আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, কত ভালো হতো যদি তোমাতে আমাতে চোখে চোখেতে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো। ক্ষতি হতো নাকি যদি সব ফেলে রেখে অবসর কিছু গুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে? ক্ষতি হতো নাকি যদি সব ফেলে রেখে অবসর কিছু গুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে? কত ভালো হতো যদি তোমাতে আমাতে চোখে চোখে যে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো। এই পরিচয় দিত জড়িয়ে জড়িয়ে বেঁধে লতার মতোই তোমাকে আমাকে, এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে আলো হাসি গানে তোমাতে আমাতে। পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি, পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি নিবিড় শীতল ছায়া দেখে অসময়ে কাছাকাছি, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো।